কাছে বৃষ্টি দিন শোধ না হওয়া অনেক ঋণ টাপুর টুপুর বাদলা দুপুর আকাশ কুসুম অন্তহীন তোমার কাছে বৃষ্টি দিন শোধ না হওয়া অনেক ঋণ মেঘের সাথে খেলছি খেলা সকাল থেকে সারা বেলা মেঘের সাথে খেলছি খেলা সকাল থেকে সারা বেলা মেঘ আমারই পড়শি বাড়ির একটা মেয়ে উদাসীন আকাশ কুসুম অন্তহীন তোমার কাছে বৃষ্টি দিন শোধ না হওয়া অনেক ঋণ টাপুর টুপুর বাদলা দুপুর আকাশ কুসুম অন্তহীন হঠাৎ হাওয়ায় ইচ্ছে করে ইলশে গুড়ি মুসল ধারে হঠাৎ হাওয়ায় ইচ্ছে করে ইলশে গুড়ি মুসল ধারে এক নিমেষে দুকুল ভাসে উধাও আমার ছোট্ট দিন আকাশ কুসুম অন্তহীন তোমার কাছে বৃষ্টি দিন শোধ না হওয়া অনেক ঋণ টাপুর টুপুর বাদলা দুপুর আকাশ কুসুম অন্তহীন